পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান। চ্যাপ্টার টু, পৃষ্ঠা 35। আন্তর্জাতিক আইনের উৎস, সোর্সেস অব ইন্টারন্যাশনাল ল। উৎস হচ্ছে সৃষ্টিস্থল। আন্তর্জাতিক আইনের উৎস আইন সৃষ্টির সাথে সম্পর্কিত। আন্তর্জাতিক আইন একদিকে একদিনে গড়ে ওঠেনি, এটি ক্রমে ক্রমে কতিপয় উৎসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বহুদিন ধরে বহু বিচার বিশ্লেষণ ও বিতর্কের পরে অনেক প্রভাবশালী রাষ্ট্রের সাধারণ সম্মতিক্রমে তা গড়ে উঠেছে এবং ধীরে ধীরে সুপ্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক আইনের বিধান সৃষ্টি হচ্ছে একটি প্রক্রিয়া, যার ফলাফল হচ্ছে আন্তর্জাতিক আইনের উৎস। আন্তর্জাতিক আইনের উৎস আমাদেরকে বলে দেয় কোন বিশেষ আকারে আইনের বিধানসমূহ বিরাজ করে বা কোন বস্তুতে এই আইনের শাখা পাওয়া যায়। আন্তর্জাতিক আইনের উৎস সমূহকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন এক বস্তুগত ম্যাটেরিয়াল উৎস, দুই আনুষ্ঠানিক ফর্মাল উৎস। একটি নির্দিষ্ট প্রক্রিয়া ও পদ্ধতিতে সার্বভৌম রাষ্ট্রসমূহের সাধারণ সম্মতি সৃষ্টি হয়, যা আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি। এই প্রক্রিয়া এবং এর ফলে সৃষ্ট রাষ্ট্রসমূহের সাধারণ সম্মতি থেকে আন্তর্জাতিক আইন তার লাভ করে। সুতরাং আন্তর্জাতিক আইনের উৎসের ক্ষেত্রে সাধারণ সম্মতিকে আন্তর্জাতিক আইন পালনের মূল সূত্র হিসেবে ধরে। জনগণের ইচ্ছা, যা রাষ্ট্রসমূহের সমন্বিত ইচ্ছার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, তাকে আন্তর্জাতিক আইনের আনুষ্ঠানিক উৎস বলা হয়। এই অর্থে সাধারণ সম্মতি ও এর সৃষ্টি প্রক্রিয়াই আন্তর্জাতিক আইনের আনুষ্ঠানিক উৎস। অপরদিকে যে সমস্ত বিষয় বা বস্তু ম্যাটেরিয়ালস আন্তর্জাতিক আইনের বিধানের উপস্থিতির সাক্ষ্য বহন করে, অর্থাৎ যে প্রকৃত উৎস থেকে আইন তার শক্তি আহরণ করে তাকে বস্তুগত উৎস বলা হয়। আন্তর্জাতিক চুক্তি, প্রথা, আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত বা জাতিসংঘের সাধারণ পরিষদে পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে গৃহীত প্রস্তাবাবলী বস্তুগত উৎস এর অন্তর্গত। প্যারা, আন্তর্জাতিক আইনের উৎস নির্ণয়ে আন্তর্জাতিক আদালতের সংবিধির 38(1) ধারা যথেষ্ট গুরুত্ব বহন করে। এ ধারা অনুযায়ী বিরোধ নিষ্পত্তির জন্য আদালত যে আইন প্রয়োগ করবে তা হচ্ছে ক, বিভিন্ন বিধিবিধান সৃষ্টিকারী আন্তর্জাতিক কনভেনশন বা চুক্তি যা বিরোধ পক্ষসমূহ কর্তৃক স্বীকৃত, খ, আন্তর্জাতিক প্রথা যা আইন হিসেবে সাধারণভাবে স্বীকৃত, গ, আইনের সাধারণ নীতিমালা যা সভ্য জাতিসমূহ কর্তৃক স্বীকৃত, ঘ, বিচার বিভাগীয় সিদ্ধান্ত ও বিভিন্ন দেশের খ্যাতিমান পণ্ডিত ব্যক্তিদের মতবাদ যা আইনের বিধান নির্ণয়ে সহায়ক ভূমিকা পালনের সমর্থ। প্যারা, সমসাময়িক কালে আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে ন্যায়পরায়ণতাকে ইকুইটি বিবেচনায় আনা হয়। প্যারা, আন্তর্জাতিক আইন মূলত প্রথাভিত্তিক আইন হিসেবে তার যাত্রা শুরু করেছে এবং এখন পর্যন্ত এটা এই আইনের একটি অন্যতম প্রধান উৎস হিসেবে স্বীকৃত। যেহেতু প্রথাই আন্তর্জাতিক আইনের প্রাথমিক উৎস এবং অনেকাংশে প্রথাসমূহই ক্রমান্বয়ে চুক্তি আইনে রূপ লাভ করেছে বা করছে, সেহেতু প্রথা দিয়েই আন্তর্জাতিক আইনের উৎস সমূহের আলোচনা আরম্ভ করা যেতে পারে। এক, আন্তর্জাতিক প্রথা। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন উভয় ক্ষেত্রে প্রচলিত এবং সর্বজন স্বীকৃত প্রথা আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীনকাল থেকেই আন্তরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত রীতিনীতি রাষ্ট্রসমূহ কর্তৃক ব্যাপক প্রয়োগের ফলে সাধারণ গ্রহণযোগ্যতা লাভ করেছে, তা প্রথাভিত্তিক আইন হিসেবে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের প্রধান নিয়ন্ত্রক বলে বিবেচিত হয়ে আসছে। প্যারা, সব প্রথাকেই আইন বলা যায় না। যে সমস্ত প্রথা আইন হিসেবে সর্বজন স্বীকৃত তাকেই শুধু আইনের বৈধ উৎস বলা যেতে পারে। 38(1)-খ অনুচ্ছেদের ভাষায় রাষ্ট্রসমূহের কার্যক্রম বা আচরণ স্টেট প্র্যাকটিস প্রথাসিদ্ধ আইনে পরিণত হয়েছে। এ মর্মে সুস্পষ্ট সাক্ষ্য বহন করলেই শুধু তাকে উৎসের মর্যাদা দেওয়া যাবে। অর্থাৎ প্রথাকে আইনের মর্যাদায় ভূষিত করতে হলে রাষ্ট্রসমূহের কাছে তার সাধারণ গ্রহণযোগ্যতা অবশ্যই যাচাই করতে হবে। আপনি প্যারা প্রথাকে আইনের মর্যাদা প্রদানের ক্ষেত্রে কয়েকটি শর্ত অপরিহার্য। প্রথমত, প্রথাকে শরণার্থী কাল থেকে প্রচলিত হতে হবে। যে প্রথা যত দীর্ঘদিন যাবত প্রচলিত সেই প্রথাকে আইন হিসেবে প্রমাণ করা তত সহজতর। সর্বকালের প্রথা মূল্যহীন বিধায় আইনের মর্যাদা লাভ করতে পারে না। আইনবিদগণ প্রথাকে আইনের মর্যাদা দানের পূর্বে প্রাচীনত্ব বিবেচনা করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তবে কম সময়ের প্রচলনেই যদি কোনো প্রথার সর্বজনীনতা ও নিরবচ্ছিন্নতা প্রমাণ করা যায়, তাহলে সে প্রথা আইনের রূপান্তরের প্রশ্নে কোনো বাধা নেই। এ প্রসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ আইন ও সমুদ্র আইনে অর্থনৈতিক অঞ্চল ও মহীসোপান সংক্রান্ত বিধি বিধানের উল্লেখ করা যায়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক আইনের মর্যাদা লাভের জন্য প্রথাকে অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। প্রথা সত্য ও ন্যায়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ হলে তা গ্রহণযোগ্য হবে না। তৃতীয়ত, প্রথাকে অধিকার আদায় ও ন্যায় প্রতিষ্ঠার সাথে সম্পর্কে যুক্ত হতে হবে। দীর্ঘকাল যাবত অবিরামভাবে অধিকার রূপে পালনের ফলে একটি প্রথা আন্তর্জাতিক আইনে মর্যাদা লাভ করে। চতুর্থত, প্রথাকে হতে হবে সুনির্দিষ্ট। যে অধিকার প্রতিষ্ঠার জন্য প্রথাটির উপর নির্ভর করা হয়েছে তার প্রযোজ্যতা সম্পর্কে সুনির্দিষ্ট প্রমাণ ও স্বীকৃতি থাকতে হবে। প্যারা আন্তর্জাতিক আদালত সংবিধির 38খ অনুচ্ছেদে আইনের স্বীকৃত সাধারণ রীতিনীতির প্রমাণস্বরূপ আন্তর্জাতিক প্রথার কথা বলা হয়েছে। সমাজের উপর প্রথার একটি ইতিবাচক প্রভাব রয়েছে। বিশ্ব জনমতের অনুমোদন ক্রমে দীর্ঘদিনের বিচার আচার ব্যবহার প্রথায় পরিণত হয়েছে। এভাবে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক রীতিসমূহে আন্তর্জাতিক প্রথার মর্যাদা লাভ করেছে, এবং এভাবেই রাষ্ট্রীয় আচার আচরণের মাধ্যমে বোঝা যায় যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রথার অস্তিত্ব বিদ্যমান। রাষ্ট্রীয় আচার আচরণ হিসেবে প্রথার অস্তিত্ব নিরূপণের পদ্ধতিগুলো নিম্নরূপ। এক, কূটনৈতিক সম্পর্ক। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি হওয়াতে বোঝা যায় যে রাষ্ট্রসমূহের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রথা বিদ্যমান। যেমন, রাষ্ট্র বা তার প্রধান কর্তৃক অথবা তার কোনো সরকারি কর্মচারী কর্তৃক কোনো ঘোষণা অথবা বিভিন্ন আইনগত উপদেষ্টা কর্তৃক প্রণীত পরিকল্পনা বা চিন্তাধারা আন্তর্জাতিক আইনে প্রথার অস্তিত্ব নির্দেশ করে থাকে। দুই, আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক সংগঠন সমূহের কার্যকলাপের মাধ্যমে বোঝা যায় যে রাষ্ট্রীয় আচার আচরণের ক্ষেত্রে প্রথার অস্তিত্ব বিদ্যমান। এরূপ আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে রয়েছে ILO, UNO প্রভৃতি। তিন, রাষ্ট্রীয় আইন প্রণয়ন। একটি দেশের রাষ্ট্রীয় আইন কি রকম, রাষ্ট্রীয় আদালতের পদ্ধতি কি রকম, আন্তর্জাতিক কোন প্রথা অনুসৃত হচ্ছে কি না, অথবা রাষ্ট্রীয় আইন কি ঘোষণা করেছে, এটি প্রথাকে স্বীকৃতি দিচ্ছে কি না, এগুলোর উপর রাষ্ট্রীয় আচার আচরণ তথা প্রথার অস্তিত্ব নির্ভরশীল। রাষ্ট্রীয় আদালতের সিদ্ধান্ত প্রথার উপর নির্ভরশীল। এ প্রসঙ্গে বিখ্যাত মামলা দা স্কোশিয়া কেজ, SCOTIA, স্কোশিয়া মামলা, USA ভার্সেস UK, সুপ্রিম কোর্ট অফ USA, 1871। এই মামলায় 1863 সালে ব্রিটিশ পার্লামেন্ট সমুদ্রযানের মধ্যে সংঘর্ষ এড়ানোর জন্য উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রতিরোধ এবং সতর্কতামূলক অবস্থা হিসেবে রাতে বাতি ব্যবহার করার আইন প্রণয়ন করে। একই সময়ে 1864 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে। আস্তে আস্তে অনেক রাষ্ট্রই এরূপ ব্যবস্থা গ্রহণে সম্মত হয় এবং এগুলো সবই ছিল রাষ্ট্রীয় সিদ্ধান্ত, ডোমেস্টিক ডিসিশন। অতপর 1871 সালে স্কোশিয়া নামক ব্রিটিশ জাহাজের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ বার্কশায়ার, BERKSHIRE, এর সংঘর্ষ হয়। উল্লেখ্য, বার্কশায়ার কোনো বাতি ব্যবহার করছিল না, ফলে বার্কশায়ার ডুবে যায় এবং কয়েকজন নাবিক মারা যান। এছাড়া মালামালের যথেষ্ট ক্ষতিসাধন হয়, ফলে বার্কশায়ার ক্ষতিপূরণ দাবি করে স্কোশিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলার বিচার্য বিষয় হলো জাহাজ দুটির নিজ নিজ দায়িত্ব কর্তব্য 1864 সালের আইনের পূর্বে সাধারণ সামুদ্রিক আইন দ্বারা নির্ধারিত হবে কি না। প্যারা এই মামলাটির বিচার করতে গিয়ে আদালত বলেন যে বার্কশায়ার কোনো ক্ষতিপূরণ পাবে না। আদালত এই সিদ্ধান্তের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে বলেন যে এই মামলার বিচার আন্তর্জাতিক প্রথাভিত্তিক আইন অনুসারে হবে, এবং যেহেতু জাহাজে বাতি জ্বালানোর নীতি আন্তর্জাতিক প্রথাভিত্তিক আইনে পরিণত হয়েছে এবং এটি যেহেতু মুক্ত সাগরে সংঘটিত হয়েছে এবং বার্কশায়ার কোনো বাতি ব্যবহার করেনি, তাই সে আন্তর্জাতিক প্রথা লঙ্ঘন করেছে এবং কোনো প্রকার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্যতা অর্জন করেনি। প্যারা: একটি রাষ্ট্রীয় বিচারিক সিদ্ধান্ত ডোমেস্টিক জুডিশিয়াল ডিসিশন কিভাবে আন্তর্জাতিক প্রথায় পরিণত হতে পারে? স্কোশিয়া মামলা তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। প্যারা: যে কোনো ধরনের আন্তর্জাতিক প্রথাই আন্তর্জাতিক প্রথা ভিত্তিক আইনে রূপান্তরিত হতে পারে, তবে সেক্ষেত্রে এরূপ প্রথাকে কতিপয় শর্ত পূরণ করতে হয়, অর্থাৎ দুটি পৃথক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, সেগুলো নিম্নরূপ। এক, বস্তুগত পরীক্ষা ম্যাটেরিয়াল টেস্ট। কোন একটি আন্তর্জাতিক প্রথা যদি অবশ্যম্ভাবী রূপে বারবার আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা অনুষ্ঠিত হয়, তাহলে তা ম্যাটেরিয়াল টেস্টে উত্তীর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। এই প্রসঙ্গে বিখ্যাত মামলা দ্যাসেলাম কেস রাজনৈতিক আশ্রয় মামলা কলম্বিয়া ভার্সাস পেরু ICJ 1950। এই মামলায় হায়া ডে লা টরে HAYA DE LA TORE ছিলেন পেরুর একজন নাগরিক। 1948 সালে তিনি পেরু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, তবে শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন। পরে তার পক্ষে ওয়ারেন্ট ইস্যু হয় এবং তিনি লিমায় অবস্থিত কলম্বিয়ার দূতাবাসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। কলম্বিয়া এতে সম্মত হলেও পেরু সরকার তা মেনে নেয়নি। তারা হায়া ডে লা টোরেকে নিরাপদে দেশের বাইরে নিয়ে যাওয়ার নিশ্চয়তা দিতে অস্বীকার করে। প্যারা: এই মামলার বিচার্য বিষয় হলো এটি কোনো রাজনৈতিক অপরাধ ছিল কি না এবং কলম্বিয়া সরকারের এরূপ আশ্রয় প্রদানের ক্ষমতা রয়েছে কি না। প্যারা: এই মামলাটির বিচার আন্তর্জাতিক আদালতে সম্পন্ন হয় এবং আদালত সিদ্ধান্ত প্রদান করেন যে কলম্বিয়া সরকারের এরূপ নিরাপদ আশ্রয় প্রদানের কোনো অধিকার নেই। আদালত এই সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা প্রদান করেন যে কোনো প্রথাকে আইনে পরিণত হতে হলে তাকে অবশ্যই ম্যাটেরিয়াল টেস্টে উত্তীর্ণ হতে হবে। যে পক্ষ এই প্রথার উপর নির্ভর করবে তাকে প্রমাণ করতে হবে যে উক্ত প্রথা বারবার ব্যবহৃত অনুসৃত হয়েছে। কিন্তু কলম্বিয়া এরূপ কোনো প্রমাণ দেখাতে না পারায় ধরে নেওয়া হয়েছে যে উক্ত প্রথা কোনো আন্তর্জাতিক আইন হিসেবে পরিগণিত হতে পারে না, অর্থাৎ এটি ম্যাটেরিয়াল টেস্টে উত্তীর্ণ হয়নি। দুই, মনস্তাত্ত্বিক পরীক্ষা সাইকোলজিক্যাল টেস্ট। শুধু একটি নীতি অনুসরণ করাই নয়, এটি কেন অনুসরণ করা হচ্ছে অর্থাৎ এর কোনো প্রয়োজনীয়তা আছে কি না তাও বিবেচনায় আনতে হবে। কোনো সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা থাকলে তা কোনো থাকলেই কোনো প্রথা সাইকোলজিক্যাল টেস্টে উত্তীর্ণ হতে পারবে। এভাবে কোনো প্রথা অনুসরণের পেছনে আন্তর্জাতিক সম্মতি থাকতে হবে, অর্থাৎ একটি রাষ্ট্র যদি কোনো প্রথা মেনে চলে এই কারণে যে তার নিকট এরূপ প্রতীয়মান হয় যে ওই প্রথাটি মেনে চলতে সে আইনগতভাবে বাধ্য, তাহলে প্রথাটি মনস্তাত্ত্বিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে ল্যাটিন টার্মটি রয়েছে, তা হলো অপিনিও জুরিস সিভ নেসেসিটিটাস নেসেসিটাটিস OPINIO অপিনিও JURIS জুরিস সিভ SIVE NECESITATAS নেসেসিটাস নেসেসিটেটিস। এ প্রসঙ্গে বিখ্যাত মামলা হচ্ছে মামলা লোটাস কেস লোটাস মামলা LOTUS ফ্রান্স ভার্সেস টার্কি PCIJ 1927। এই মামলা ফ্রান্সের জাহাজ লোটাস এর সঙ্গে উন্মুক্ত সমুদ্রে তুরস্কের জাহাজ বজ কোর্ট BOZ KOURT কোর্ট এর সংঘর্ষ হয়। এর ফলে বজ কোর্ট ডুবে যায় এবং কয়েকজন নাবিক মারা যান। এরপর লোটাস ইস্তাম্বুলে নোঙর করলে তুরস্ক এটিকে আটক করে এবং ক্ষতিপূরণ দাবি করে এবং লোটাসের নাবিক ডেমন্স DEMONS ডেমন্সকে আটক করে। এরপর ফ্রান্স লোটাসকে ছেড়ে দিতে বলে, কিন্তু তুরস্ক এতে অস্বীকৃতি জানায় এবং তুর্কির আদালতে মামলাটির বিচার শুরু করে। এই মামলাটির বিচার্য বিষয় হলো তুরস্কের আদালতের মামলাটি বিচার করার কোনো এখতিয়ার আছে কি না। বিষয়টি আন্তর্জাতিক স্থায়ী আদালত PCIJ উত্থাপিত হয় এবং আদালত সিদ্ধান্ত প্রদান করেন যে ফ্রান্স এবং তুরস্ক উভয় রাষ্ট্রের আলোচ্য অপরাধ বিচারের ক্ষমতা আছে এবং তুরস্ক ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করে কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করেনি। এই মামলার রায়ে আদালত বলেন, এটা ঠিক যে কিছু ব্যতিক্রম সাপেক্ষে পতাকা রাষ্ট্রেরই ফ্ল্যাগ স্টেট একচ্ছত্র এখতিয়ার আছে গভীর সমুদ্রের কোনো অপরাধের বিচার করার, তথাপি এর অর্থ এই দাঁড়ায় না যে কোন রাষ্ট্র তার নাগরিকদের প্রতি সংঘটিত অপরাধের বিচার তার ভূখণ্ডে করতে পারবে না। বিচারক আরো বলেন, সাধারণত এই সব ক্ষেত্রে একটি রাষ্ট্র তার আদালত ফৌজদারি কার্যক্রম গ্রহণ করা থেকে বিরত থাকে। এর অর্থ এই না যে রাষ্ট্রটি এরূপ করতে বাধ্য। এই এটি একটি চর্চা যা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করে না। আদালত আরো বলেন যে পূর্বে পতাকাবাহী নয় এমন রাষ্ট্র উন্মুক্ত সমুদ্রে সংঘটিত অপরাধের বিচার করেনি সত্য, কিন্তু কোনরূপ আইনগত বাধ্যবাধকতার কারণে তারা বিরত থেকেছে বলে আদালতের নিকট প্রতীয়মান হয়নি। অর্থাৎ রাষ্ট্রীয় আচরণ মনস্তাত্ত্বিক পরীক্ষা উত্তীর্ণ হয়নি বিধায় প্রথা হিসেবে স্বীকৃতি পেতে পারে না। উল্লেখ্য, বর্তমানে এই মামলার সিদ্ধান্তটি অনুসরণ করা হয় না। দুই, আন্তর্জাতিক চুক্তি। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে চুক্তির গুরুত্ব অপরিসীম। প্যাক্টা সান্ট সার্ভেন্ডা, PACTA, SUNT, SERVANDA। প্যাক্টা সান্ট সার্ভেন্ডা অর্থাৎ চুক্তি অবশ্য পালনীয়, এই মতবাদ আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি। আন্তর্জাতিক আদালত সংবিধানের 38(1)ক অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তিকেই প্রথমে স্থান দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী চুক্তি বলতে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত বিষয়ে লিখিত দলিল সমূহ দলিল মূলে আবদ্ধ আন্তর্জাতিক ঐকমত্যকে বোঝায়। তেরা, আন্তর্জাতিক অঙ্গনে কোনো আইনি পরিষদ নেই, রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে আইন প্রণয়ন করে। ভিয়েনা কনভেনশন অন দ্য ল অব ট্রেডিজ 1969 অনুযায়ী রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক বিষয়ে একাধিক চুক্তি করতে পারে, তাই বর্তমান যুগে আন্তর্জাতিক চুক্তির ভূমিকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে আন্তর্জাতিক চুক্তি বিশেষ স্থান দখল করে আছে। চুক্তিসমূহ আন্তর্জাতিক কনভেনশন বা আন্তর্জাতিক কোভিনেন্ট, প্রোটোকল, চার্টার, এগ্রিমেন্ট ইত্যাদি নামেও পরিচিত। চুক্তি চার প্রকারের হতে পারে। ক, সার্বজনীন চুক্তি। এই চুক্তি সকল রাষ্ট্রের উপর প্রযোজ্য হয়, উদাহরণস্বরূপ জাতিসংঘ সনদ। এ প্রসঙ্গে জাতিসংঘ সনদের 103 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতিসংঘ সনদ ও অন্যান্য চুক্তির মধ্যে বিরোধ দেখা দিলে জাতিসংঘ সনদ প্রাধান্য পাবে। খ, আঞ্চলিক চুক্তি। একটি বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে যে বহুপাক্ষিক চুক্তি হয় তা আঞ্চলিক চুক্তি। আঞ্চলিক চুক্তি সবসময় বহুপাক্ষিক হয়। গ, বহুপাক্ষিক চুক্তি, দুয়ের অধিক রাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তি। গ, দ্বিপাক্ষিক চুক্তি, দুটি রাষ্ট্রের মধ্যে দু চুক্তি স্বাক্ষরিত হলে তা দ্বিপাক্ষিক চুক্তি। একটি বৈধ চুক্তির জন্য কতগুলো শর্ত পূরণ করা প্রয়োজন, যেমন ক, চুক্তির পক্ষগণকে চুক্তি করার যোগ্য হতে হয়, সার্বভৌম রাষ্ট্রসমূহ চুক্তির যোগ্য পক্ষ। খ, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তি আলোচনায় অংশগ্রহণ করবেন এবং উহাতে স্বাক্ষর করবেন তাকে সংশ্লিষ্ট সরকার কর্তৃক যথাযথ ক্ষমতাপ্রাপ্ত হতে হয়। গ, যে চুক্তি স্বাক্ষরিত হবে সেই চুক্তি সম্পর্কে রাষ্ট্রসমূহের সম্মতি থাকা বাঞ্ছনীয়। অনুচিত প্রভাব ও প্রতারণা দ্বারা চুক্তি করা হলে ক্ষতিগ্রস্ত পক্ষের ইচ্ছায় চুক্তি বাতিল হতে পারে। রাষ্ট্রসমূহ চুক্তিতে স্বাক্ষর করলে সেটিকে বাধ্যতামূলক বলে স্বীকার করে নিচ্ছে বলে ধরে নেওয়া হয়। ঘ, চুক্তিকে আন্তর্জাতিক আইনের বিধান মোতাবেক সম্পাদিত হতে হয়, অর্থাৎ আন্তর্জাতিক আইনের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্যারা, সব আন্তর্জাতিক চুক্তি আইনের সৃষ্টির ক্ষেত্রে সমান গুরুত্ব বহন করে না, তবে অনেক চুক্তি রয়েছে যা দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিকভাবে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সম্পাদিত হয়। এ ধরনের চুক্তি পারস্পরিক দায় দায়িত্ব সৃষ্টি করে বটে, তবে কোনো বিধান সৃষ্টি করে না এবং চুক্তির উদ্দেশ্য সাধিত হলেই তার কার্যকারিতা শেষ হয়ে যায়। চুক্তিসমূহকে তাই দুই ভাগে ভাগ করা যায়। এক, আইন সৃষ্টিকারী চুক্তি, ল মেকিং ট্রিটি। দুই, চুক্তি কন্ট্রাক্ট, ট্রিটি কন্ট্রাক্ট। এক, আইন সৃষ্টিকারী চুক্তি। আইন সৃষ্টিকারী চুক্তিসমূহ আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। এই চুক্তি মূলত বহুপাক্ষিক। এ ধরনের চুক্তিসমূহের চুক্তিভুক্ত পক্ষগণের মধ্যে পারস্পরিক আচরণ সম্পর্কিত নিয়মাবলী নির্দেশিত হয় এবং সংশ্লিষ্ট পক্ষগণ উক্ত নির্দেশিত নিয়মাবলী পালন করতে বাধ্য থাকে। এটাকে এক ধরনের আন্তর্জাতিক প্রণয়ন ব্যবস্থা বলা যেতে পারে। আন্তর্জাতিক আইনের বিভিন্ন ক্ষেত্র যেমন যুদ্ধ সংক্রান্ত আইন, সমুদ্র আইন, কূটনৈতিক আইন, চুক্তি আইন ইত্যাদি বিষয়ে প্রচলিত প্রথার চুক্তিকরণের পাশাপাশি বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পর বিগত বছর সমূহে শিল্প সম্পদ রক্ষণাবেক্ষণ, দাস ব্যবসায়, বর্ণবাদ ও মাদকদ্রব্য সেবন নিরোধ, বিমান পরিবহন, আন্তর্জাতিক জলপ্রবাহ বিরোধের শান্তিপূর্ণ সমস্যা, আন্তর্জাতিক অর্থনৈতিক ও অর্থ বিষয়ক প্রশ্নাবলী, অস্ত্র সীমিতকরণ, রাষ্ট্র ও জাতীয় রক্তাহীনতা, রাসায়নিক ও জীবাণু অস্ত্রের নিষিদ্ধকরণ, পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ, পরিবেশ রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ে চুক্তি সম্পাদনের মাধ্যমে অসংখ্য প্রয়োজনীয় বিধি প্রণীত হয়েছে। প্যারা দুই, চুক্তি কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট চুক্তি সমূহ সাধারণত আন্তর্জাতিক আইনের পরোক্ষ উৎস হিসেবে বিবেচিত হয়। এরূপ চুক্তি সমূহ দ্বিপাক্ষিক বা মুষ্টিমেয় পক্ষের মধ্যে অধিকার ও দায়দায়িত্ব সৃষ্টি করে। এদের কার্যকারিতা সীমিত সংখ্যক পক্ষের মধ্যে সীমাবদ্ধ। এ সমস্ত চুক্তি সাধারণ পক্ষসমূহের মধ্যে নির্দিষ্ট কোনো বিষয়ে পারস্পরিক অধিকার ও দায়দায়িত্ব সৃষ্টি করে। আন্তর্জাতিক আইনবিদ গণের অনেকেই চুক্তি কন্ট্রাক্ট ট্রিটি কন্ট্রাক্ট আইনের উৎস বলে গণ্য করেন না। তাদের অনেকে আইন সৃষ্টিকারী চুক্তিকেই ল মেকিং ট্রিটি আন্তর্জাতিক আইনের উৎস বলে বিবেচিত করেন। তাছাড়া আন্তর্জাতিক আদালত সংবিধির ICJ এর আর্টিকেল 38(1)A অনুযায়ী সাধারণ কনভেনশন বলতে আইন সৃষ্টিকারী চুক্তিকে এবং বিশেষ কনভেনশন বলতে চুক্তি কন্ট্রাক্ট সমূহকে বোঝায়। তবে চুক্তি কন্ট্রাক্ট সমূহকে রাষ্ট্রসমূহ যদি বারবার তাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করে এবং এভাবে যদি কিছু সময় অতিক্রান্ত হয় আন্তর্জাতিক প্রথায় রূপান্তরিত হয়। প্যারা, চুক্তি শুধু রাষ্ট্রসমূহের মধ্যে সম্পাদিত হয় না, আন্তর্জাতিক সংগঠন সমূহের নিজেদের মধ্যে এবং রাষ্ট্র ও সংগঠন সমূহের মধ্যে প্রতিনিয়ত অসংখ্য চুক্তি সম্পাদিত হচ্ছে। এই সমস্ত চুক্তি ও বিশেষ বিশেষ ক্ষেত্রে সাধারণভাবে প্রয়োগের জন্য আইনের বিধান তৈরি করতে পারে। প্যারা, চুক্তি আইনের একটা সমস্যা হচ্ছে বহুপাক্ষিক, এমনকি সার্বজনীন চুক্তিতেও যারা পক্ষ নন তারা এ ধরনের চুক্তির শর্তাবলী দ্বারা বাধ্য কি না। বহুপাক্ষিক চুক্তির ক্ষেত্রে অবশ্য এটা ঠিক যে যারা পক্ষ নন তারা যদি আচরণের মাধ্যমে উল্লেখিত চুক্তির প্রতি মৌন সম্মতি জ্ঞাপন করেন তবেই শুধু তাদেরকে বাধ্য করা যাবে, অন্যথায় নয়। 1969 সালের কন্টিনেন্টাল শেল্ফ অ্যাসোসিয়েশন শেল্ফ মামলায় আন্তর্জাতিক আদালত এই অভিমত ব্যক্ত করেন। মামলা নর্থ সি কন্টিনেন্টাল শেলফ কেজেস, উত্তর সাগর মহীসোপান মামলা, জার্মানি ভার্সাস নেদারল্যান্ডস, জার্মানি ভার্সাস ডেনমার্ক, ICJ 1969। জার্মানি 1964 এবং 1985 সালে যথাক্রমে নেদারল্যান্ডস ও ডেনমার্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি দ্বারা বিষয়বস্তু ছিল সমদূরত্বে উপকূলের বিভাজন, কিন্তু পরবর্তীতে উত্তর সাগর মহীসোপানে রাষ্ট্রসমূহের সীমানা নির্ধারণের জটিলতা উদ্ভব হয় এবং দুটি পৃথক পৃথক চুক্তির আওতাধীন রাষ্ট্রসমূহ বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের জন্য তা আন্তর্জাতিক আদালতে উত্থাপন করে। একটি মামলায় পক্ষদ্বয় হল জার্মানি ও নেদারল্যান্ডস এবং অপরটিতে জার্মানি ও ডেনমার্ক। যেহেতু উভয় মামলার বিষয়বস্তু অভিন্ন, কাজে আদালত একই কার্যক্রমে দুটি মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করে। প্যারা, মামলার বিচার্য বিষয়। 1958 সালে জেনেভা কনভেনশনের অনুচ্ছেদ 6 অনুসারে সমদূরত্ব নীতি জার্মানির উপর বাধ্য করে কি না। 2, যদি এই নীতি প্রযোজ্য না হয় তবে কোন নীতির অধীন বিষয়টির নিষ্পত্তি হবে। সিদ্ধান্ত, এই মামলায় আদালত সিদ্ধান্ত প্রদান করেন যে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক কর্তৃক ব্যবহৃত সমদূরত্ব নীতি প্রিন্সিপাল অব ইকুইডিস্টেন্স এক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ 1958 সালের জেনেভা কনভেনশনে জার্মানি স্বাক্ষরকারী রাষ্ট্র নয়, কাজেই জার্মানি এই নীতি মানতে বাধ্য নয়। আদালত আরও মতামত প্রকাশ করেন যে কোনো একটি নির্দিষ্ট নীতির অধীনে এই ধরনের সমস্যা সমাধান করা কঠিন, বিভিন্ন অবস্থাধীনে বিভিন্নভাবে সমস্যা নিরসন করতে হবে। এক্ষেত্রে আদালত সমতার নীতি ইকুইটেবল প্রিন্সিপাল অনুসরণ করার দিকে নির্দেশনা দেন। তবে সার্বজনীন চুক্তির ক্ষেত্রে যেমন জাতিসংঘ সনদ পক্ষ নয় এমন রাষ্ট্রসমূহেরও চুক্তির মূল শর্তাবলী মেনে চলার বাধ্যবাধকতা আছে বলে ধরে নেওয়া যায়। 3, সভ্য জাতিসমূহ কর্তৃক স্বীকৃত আইনের সাধারণ নীতি সমূহ। আন্তর্জাতিক আদালতের গঠনতন্ত্রে লিপিবদ্ধ আছে যে সুবিচার প্রতিষ্ঠার জন্য এবং জটিল সমস্যাবলী সমাধানের উদ্দেশ্যে আন্তর্জাতিক আদালত আইনের সাধারণ নীতি সমূহ প্রয়োগ বা অনুসরণ করতে পারেন। আইনের সাধারণ নীতি সমূহ হচ্ছে সার্বজনীন। আন্তর্জাতিক আদালতের সংবিধির 38(1)গ অনুচ্ছেদ থেকে এ ধারণা করা যায় যে সভ্য জাতিসমূহ কর্তৃক স্বীকৃত আইনের সাধারণ নীতি সমূহ আন্তর্জাতিক আইনের একটি প্রধান উৎস। প্যারা, আইনের এমন কিছু সাধারণ এবং অভিন্ন নীতিমালা রয়েছে যে নীতিমালা থেকে দূরে সরা যায় না বা অমান্য করা যায় না। এই নীতিগুলো সভ্য জাতি সমূহ মেনে চলে। এই সমস্ত নীতিমালা সমূহের এরূপ স্বরূপ নিরূপণের জন্য বিচারক বা আইন প্রয়োগকারী সংস্থার কিছু সবিবেচনা প্রস্তুত ক্ষমতা ডিসক্রিশনারি পাওয়ার প্রয়োগের সুযোগ রয়েছে, তবে এ ক্ষমতা প্রয়োগ অবশ্যই স্বেচ্ছামূলক আরবিট্রারি নয়, সুবিবেচনাপূর্ণ হতে হবে। এই সাধারণ নীতিসমূহ দু প্রকারের হতে পারে। এক, আন্তর্জাতিক আইনের সাধারণ চুক্তি আন্তর্জাতিক আইনের সাধারণ নীতিসমূহ। দুই, রাষ্ট্রীয় আইনের সাধারণ নীতিসমূহ। তবে সাধারণ নীতিসমূহ আন্তর্জাতিক আইনের প্রত্যক্ষ উৎস নয়, কিন্তু আন্তর্জাতিক আইনের উৎস নির্ণয়ে সহায়তা করে, বিশেষ করে যেখানে প্রথাগত আইন ও চুক্তিভিত্তিক আইনের মধ্যে বিরোধ পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে কিংবা যেখানে আন্তর্জাতিক আইনের কোনো শত্রুতা কোনো শূন্যতা বিরাজ করে, তখনই সাধারণ নীতিসমূহ জেনারেল বা প্রিন্সিপালস এর মাধ্যমে সেই শূন্যতা পূরণ করা যায়। প্যারা, আইনের সাধারণ নীতিসমূহ শ্রেণী নির্ধারণের জন্য প্রত্যেক রাষ্ট্রের আইনের পর্যবেক্ষণ করা যখন সম্ভব হয় না, সেক্ষেত্রে প্রধান প্রধান বিশ্ব আইনে ব্যবস্থা সমূহের মধ্যে থেকে সাধারণ নীতিমালা গ্রহণ করা হয়। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের যে আইন ব্যবস্থাগুলোকে বৃহৎ কয়েকটি ভাগে ভাগ করা হয়। ওয়ান, রোমান ওয়ান, ধর্মীয় আইন ব্যবস্থা, রিলিজিয়াস লিগাল সিস্টেম, যেমন মুসলিম আইন, হিন্দু আইন। টু, কমন ল ব্যবস্থা, কমন ল সিস্টেম, যেমন বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য। থ্রি, সমাজতান্ত্রিক আইন ব্যবস্থা, সোশ্যাল লিগাল সিস্টেম, যেমন চীন, কিউবা, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন। ফোর, সিভিল আইন ব্যবস্থা, সিভিল ল সিস্টেম, যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি। ফাইভ, প্রথাভিত্তিক আইন ব্যবস্থা, ট্র্যাডিশনাল আর কাস্টমারি লিগাল সিস্টেম, যেমন মধ্য আফ্রিকার রাষ্ট্রসমূহ। এমনিভাবে যখন বিশ্বের রাষ্ট্রীয় আইন ব্যবস্থাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তখন সাধারণ নীতিমালা সমূহকে শনাক্ত করা সহজ হয়। এছাড়া কিছু কিছু নীতি রয়েছে যেগুলো প্রত্যেক রাষ্ট্রের আভ্যন্তর নীতিমালাতে রয়েছে, এমনকি অনেক সময় রাষ্ট্রীয় আইনের সাধারণ নীতিসমূহ আন্তর্জাতিক আইনের সাধারণ নীতিকে নীতিরূপে কাজ করে। প্যারা, আইনের এই সাধারণ নীতিমালা বিশ্বের অধিকাংশ সভ্য রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছে। আইনের এমন আরও অনেক স্বতঃসিদ্ধ নীতি ও যুক্তির কথা উল্লেখ করা যায় বা যা সব আইন ব্যবস্থাতেই স্বীকৃত, যেমন লেক্স স্পেশালিস ডেরোগেট জেনারেলি, LEX, SPECIA, LIS, DEROGAT, GENERA, LI, অর্থাৎ বিশেষ আইন সাধারণ আইনকে বাতিল করে। লেক্স পোস্টারিওরি ডেরোগেট প্রায়োরি, LEX, POSTERIORI, DEROGAT, PRIORI, পরবর্তী আইনে পূর্ববর্তী আইনকে বাতিল করে। নেমা প্লাস জুরিস ট্রান্সফার রে প্রোটেস্ট গুয়াম ইপসে হ্যাবেট, NEMO, PLUS, JURIS, TRANS, FEERE, POTEST, EQUAM, IPSE, HABET, অর্থাৎ কোনো একজন তার নিজের যা অধিকার আছে তার চেয়ে বেশি অন্যকে প্রদান করতে পারে না, ইত্যাদি। 1920 সালে স্থায়ী আন্তর্জাতিক আদালতের সংবিধি রচনায় আইনবিদদের নিয়ে গঠিত উপদেষ্টা কমিটির সদস্য লর্ড ফিলমোর উল্লেখ করেছেন যে সংবিধিতে আইনের সাধারণ নীতি বলতে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় আইন ব্যবস্থায় স্বীকৃত অভিন্ন নীতিসমূহকেই বোঝানো হয়েছে। আন্তর্জাতিক আদালত কর্তৃক যেসব মামলায় আইনের এই সাধারণ নীতিসমূহ প্রয়োগ করা হয়, তন্মধ্যে কর্জো ফ্যাক্টরি কেজ, CHORZOW, PCIJ 1928, এবং বার্সেলোনা ট্র্যাকশন পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানি লিমিটেড, BARCELONM, TRACTION, ট্র্যাকশন, বার্সেলোনা ট্র্যাকশন পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানি লিমিটেড, ICJ 1970 মামলা উল্লেখযোগ্য। নিম্নে এ মামলাগুলো সম্পর্কে আলোকপাত করা হলো। মামলা চোরজো, CHORZOW, চোরজো ফ্যাক্টরি কেস, চোরজো কারখানা মামলা, জার্মানি ভার্সেস পোল্যান্ড, PCIJ 1928, এই মামলাটি প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে। চুক্তির একটি বিধানে বলা হয় আপার সিলেসিয়া UPPER SILESIA তে, যা পোল্যান্ডের অন্তর্ভুক্ত হয়। জার্মান স্বত্ব সংরক্ষিত হবে এবং আপার সিলেসিয়াতে জার্মানির কিছু কোম্পানি রয়েছে যা বাজেয়াপ্ত করা যাবে না। কিন্তু পোল্যান্ড চুক্তি ভঙ্গ করে আপার সিলেসিয়াতে অবস্থিত জার্মানি দুইটি কোম্পানি বাজেয়াপ্ত করে, ফলে জার্মানি পোল্যান্ডে পোল্যান্ড এর বিরুদ্ধে PCIJ তে মামলা দায়ের করে এবং অভিযোগ করে যে পোল্যান্ড চুক্তি ভঙ্গ করে তাদের ক্ষতি সাধন করেছে। এই মামলার বিচার্য বিষয় হল এক, চুক্তির অধীনে পোল্যান্ডের কোনো আন্তর্জাতিক দায় আছে কিনা, দুই, আপার সিলেসিয়াতে দুটি কোম্পানির বাজেয়াপ্তি ওই দায়ের পরিপন্থী ছিল কিনা, তিন, কোন চুক্তি বা দায় ভঙ্গের কারণে ক্ষতিপূরণ দিতে হবে কিনা। এই মামলায় PCIJ রায়ে বলেন যে দুটো কোম্পানি বাজেয়াপ্ত করে পোল্যান্ড জার্মানির যে ক্ষতি সাধন করেছে সেজন্য পোল্যান্ড জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য, কারণ আন্তর্জাতিক আইনের একটি নীতি হচ্ছে যে কোনো চুক্তি ভঙ্গের ফলে যে পক্ষের ক্ষতি সাধিত হয় সে পক্ষ ক্ষতিপূরণ পাবে। মামলা বার্সেলোনা ট্র্যাকশন লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেড, বার্সেলোনা ট্র্যাকশন লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেড, বেলজিয়াম ভার্সাস স্পেন, ICJ 1970। এই মামলায় বার্সেলোনা ট্র্যাকশন লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেড কোম্পানিটি কানাডায় প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি স্পেনের বিদ্যুৎ ব্যবস্থা চালনা অপারেট ও নিয়ন্ত্রণ করত, কিন্তু কোম্পানির বেশিরভাগের শেয়ার হোল্ডার মেজরিটি শেয়ার হোল্ডার ছিল বেলজিয়ামের। 1948 সালে স্পেনের আদালত কর্তৃক কোম্পানিটি দেউলিয়া ঘোষিত হয় এবং ইহার মালামাল প্রয়োগ করা হয়। অধিকাংশ শেয়ার হোল্ডার বেলজিয়ামের ছিল, বিধায় বেলজিয়াম স্পেনের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে। স্পেন তখন যুক্তি প্রদর্শন করে যে মামলা করার জন্য বেলজিয়াম লোকাস স্ট্যান্ডি নেই, LOCUS STANDI নেই, যেহেতু ক্ষতি হলে কোম্পানির হয়েছে শেয়ার হোল্ডারদের নয়। এই মামলার বিচার্য বিষয় হলো এক, কোম্পানির কি শেয়ার হোল্ডারদের থেকে পৃথক অস্তিত্ব বা সত্তা রয়েছে, এবং দুই, বেলজিয়ামের মামলা করার লোকাস স্ট্যান্ডি আছে কিনা। এই মামলায় আদালত বেলজিয়ামের দাবি প্রত্যাখ্যান করে এবং বলেন বেলজিয়ামের মামলা করার অধিকার নেই। আন্তর্জাতিক আদালত তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কোম্পানি তার শেয়ার হোল্ডারদের থেকে আলাদা সত্তার অধিকারী, তাই ক্ষতি হলে কানাডার হয়েছে বেলজিয়ামের নয়, কারণ কোম্পানিটি ছিল কানাডার। যদিও অধিকাংশ শেয়ার হোল্ডার ছিল বেলজিয়ামের, কোম্পানি ও শেয়ার হোল্ডার পৃথক ব্যক্তি, তাই মামলা করতে হলে কানাডাকে করতে হবে এবং এখানে বেলজিয়ামের দাবি গ্রহণযোগ্য নয়। প্যারা উল্লেখ্য যে এটা সকল রাষ্ট্রীয় আইনের সাধারণ নীতি যে কোম্পানি ইজ এ সেপারেট লিগাল এন্টিটি ফ্রম ইজ শেয়ার হোল্ডার্স, সুতরাং রাষ্ট্রীয় আইনের কিছু নীতিমালা আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে বিবেচিত হতে পারে। চার, বিচার বিভাগীয় সিদ্ধান্ত। আন্তর্জাতিক আদালত সংবিধান 38(1)(ঘ) অনুচ্ছেদে বিচার বিভাগীয় সিদ্ধান্ত ও বিভিন্ন দেশের আন্তর্জাতিক আইনবিদদের লেখনিকে আইনের সঠিক বিধান নির্ণয়ের সহায়ক মাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে বিচার বিভাগীয় সিদ্ধান্ত সরাসরি আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে বিবেচিত হতে পারে না, তবে আইনের প্রকৃত বিধান নির্ধারণে অবশ্যই এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বর্তমান আন্তর্জাতিক আদালত 1921 সালে গঠিত স্থায়ী আন্তর্জাতিক আদালতের উত্তরসূরি। বর্তমান আদালত ও এর পূর্বসূরি গত প্রায় 80 বছরে বেশ কিছু সংখ্যক আইনের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে। যদিও আন্তর্জাতিক আদালত সংবিধির 59(9)অনুচ্ছেদে বলা আছে যে আদালতের সিদ্ধান্ত শুধু সংশ্লিষ্ট পক্ষসমূহের জন্য এবং সেই নির্দিষ্ট বিরোধ মীমাংসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং তা কোনো অবস্থাতেই নজির হিসেবে ব্যবহৃত হবে না, তবুও আদালত বাস্তবে তার রেফারেন্স টেনেছেন এবং নির্দিষ্ট কোনো আইনের বিধান প্রমাণে তা ব্যবহার করেছেন। শুধু আদালত নয়, বিভিন্ন রাষ্ট্র সংস্থা ও পণ্ডিত ব্যক্তিগণ বিভিন্ন বিষয়ে আইনের প্রকৃত অবস্থা বর্ণনায় আদালত কর্তৃক মীমাংসাকৃত বিখ্যাত মামলা যেমন নটেবাম 1955, লোটাস 1927, কর্ফু চ্যানেল 1950, মৎস্য শিকার 1951, উত্তর সাগর মহীসপার 1969 ইত্যাদি রেফারেন্স দেন। প্রখ্যাত আন্তর্জাতিক আইন বিশারদ লটার প্যাক্টের মতে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত প্রকৃত আন্তর্জাতিক আইনের প্রতিফলন এবং কোনো বিষয়ে আইনের বিধানটি কি সিদ্ধান্ত তারই সাক্ষ্যবহন করে। আদালত সমূহের গৃহীত বিচার বিভাগীয় সিদ্ধান্ত সমূহকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, এক, রাষ্ট্রীয় আদালতের রায় বা সিদ্ধান্ত, দুই, আন্তর্জাতিক বিচার বিভাগীয় সিদ্ধান্ত। আন্তর্জাতিক আদালত সংবিধান 38(1)ঘ অনুচ্ছেদে শুধু আন্তর্জাতিক বিচার বিভাগীয় সিদ্ধান্তের কথাই বলা হয়নি, রাষ্ট্রীয় বিচার বিভাগীয় সিদ্ধান্ত সমূহ আন্তর্জাতিক আইনের বিধান নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। রাষ্ট্রীয় আদালতের রায় আন্তর্জাতিক প্রত্যাশিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয় সক্ষম। কোন বিষয়ের উপর যদি বিভিন্ন রাষ্ট্রের আদালত সমূহ একই ধরনের রায় প্রদান করে, তবে তা আন্তর্জাতিক প্রথা হিসেবে স্বীকৃতি লাভ করতে পারে। বই সমর্পণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি সংক্রান্ত অনেক আন্তর্জাতিক প্রথার বিকাশেও এ ধরনের রায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। কাজেই রাষ্ট্রীয় আদালতের সিদ্ধান্ত হতে পারে আন্তর্জাতিক আদালতের উৎস। প্যারা, আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইনের বিচার যোগ্যতা যাচাই করতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মামলা অ্যাংলো নরওয়েজিয়ান ফিশারিজ জুরিসডিকশন কেস, অ্যাংলো নরওয়েজিয়ান মৎস্য মামলা, ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, ICJ 1951। উক্ত মামলায় দেখা যায় যে নরওয়ে নিজ মৎস্য চারণ ক্ষেত্রের সৃষ্টির জন্য তার মূল ভূখণ্ড থেকে যথেষ্ট দূরে অবস্থিত দ্বীপসমূহ ও পর্বতরাজির 48টি বিন্দুকে কেন্দ্র করে নিজস্ব জলসীমা নিশ্চিহ্নিত করে। এর এক বিশাল সামুদ্রিক এলাকা নরওয়ের সীমানাভুক্ত হয়ে যায়। যুক্তরাজ্য নরওয়ের এই সীমানা চিহ্নিত আদেশ নামা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করে। পরিশেষে বিরোধটি আন্তর্জাতিক আদালতে নিষ্পত্তির নিমিত্তে পেশ করা হয়। তারা এই মামলার রায়ে আন্তর্জাতিক আদালত বলেন, নরওয়ে কর্তৃক ঘোষিত আদেশের সীমানা নির্ধারণ পদ্ধতি এবং প্রকৃত সীমানা নির্ণয়ের ফলে আন্তর্জাতিক আইনের কোনো বিধান বা নীতিমালা লঙ্ঘন করা হয়নি। 1958 সালে রাষ্ট্রীয় সমুদ্র বিষয়ে জেনেভা কনভেনশন প্রণয়নকালে এই মামলাটি প্রাধান্য পায়। এছাড়া আন্তর্জাতিক আদালতের মতামত অনুসারে আন্তর্জাতিক ব্যক্তি সত্তার আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে গৃহীত ও প্রদত্ত অধিকার ভোগ করতে পারে। আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংগঠন হিসেবে আন্তর্জাতিক সত্তার মর্যাদা লাভ করেছে। তার এই পরিচয় রিপারেশন কেস 1949 দ্বারা বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়েছে। মামলা রিপারেশন কেস ক্ষতিপূরণ মামলা ICJ 1949। 1948 সালের 17 সেপ্টেম্বর কাউন্ট বের্নাডট CoUNT BERNADOTTE নামক একজন সুইডিশ নাগরিক ইসরায়েল অধিকৃত একটি নতুন শহরে কতিপয় সন্ত্রাসী দ্বারা নিহত হন। কাউন্ট বের্নাডট জাতিসংঘ মহা মধ্যস্থতাকারী প্রধান হিসেবে সেখানে গিয়েছিলেন এবং দূত হিসেবে কার্যরত থাকা অবস্থায় নিহত হন। তার হত্যার পর জাতিসংঘ সাধারণ পরিষদ তাদের কি করণীয় আছে, তারা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে কি না তা জানতে চেয়ে আন্তর্জাতিক আদালতের মতামত প্রার্থনা করে। তারা আন্তর্জাতিক আদালত তার মত প্রদানের সময় বলেন, জাতিসংঘ অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে, এর রয়েছে ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, তাই জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংগঠন হিসেবে তার কোনো এজেন্ট বা প্রতিনিধি তার কর্তব্য সম্পাদনের সময় কোনো রাষ্ট্রের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে বা নিহত হলে জাতিসংঘ দায়ী রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারে। এই মামলায় জাতিসংঘ প্রতিনিধি কাউন্ট বের্নাডট সেখানে তার অফিসিয়াল দায়িত্ব পালন করেছিলেন এবং সে এলাকার শান্তি প্রতিষ্ঠায় গিয়েছিলেন। তার নিরাপত্তার সার্বিক দায়িত্ব ছিল সংশ্লিষ্ট রাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের। ইসরায়েল তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সুতরাং জাতিসংঘের ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ দাবি করার অধিকার আছে। প্যারা, এই মামলায় জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন হিসেবে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্যারা, আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে আন্তর্জাতিক আদালতের গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক আদালত সমীপে যেসব বিষয়াদি নিষ্পত্তির জন্য উপস্থাপন করা হয় উক্ত বিষয়গুলির উপর আন্তর্জাতিক আদালত রায় প্রদান করেন। এছাড়াও আন্তর্জাতিক আদালত বিভিন্ন বিষয়ে উপদেশমূলক অভিমত ব্যক্ত করে এসেছে। এই অভিমত ও পরামর্শ আন্তর্জাতিক আইন বিকাশের ক্ষেত্রে এক নজিরবিহীন অবদান সৃষ্টি করছে। আন্তর্জাতিক আদালত সংবিধির 38(1)ঘ অনুচ্ছেদে আরও বলা হয়েছে যে বিভিন্ন দেশের সর্বোচ্চ গুণসম্পন্ন আন্তর্জাতিক আইনের লেখকদের শিক্ষাবলীকে আইনের বিধি নির্ধারণের সহায়ক পত্র হিসেবে প্রয়োগ করা যাবে। প্যারা, কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে যেখানে কোনো প্রতিষ্ঠিত প্রথা বা চুক্তি নেই সেখানে এই একমাত্র ব্যতিক্রম ক্ষেত্র হিসেবে আইনবিদদের মতামত আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে কাজ করে। প্রাসঙ্গিক মামলা মামলা রিপাইরেসি জুরে জেন্টিয়াম RePIRACY JURE GENTIAM উন্মুক্ত সমুদ্রের জলদস্যুতা মামলা 1934। 4 জানুয়ারি 1931 তারিখে কিছু সংখ্যক চীনা নাগরিক সশস্ত্র অবস্থায় 2টি চৈনিক জাহাজ চাইনিজ জাঙ্ক JUNK যোগে ভ্রমণ করছিল। তারা গভীর সমুদ্রে ভ্রমণকালীন সময়ে একটি পণ্যবাহী চৈনিক জাহাজকে ধাওয়া করে। পণ্যবাহী জাহাজের ক্যাপ্টেন কোন রকমে পালিয়ে আসতে সক্ষম হন, যদিও হামলাকারীরা ধাওয়া করতেই থাকে, এমনকি এক পর্যায়ে তারা গুলিও ছোড়ে। যাই হোক, তাদের দস্যুতার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তাদের দস্যুতার অভিযোগে বন্দি করে হংকং নিয়ে আসা হয়। তারা হংকং আদালত সিদ্ধান্ত প্রদান করেন যে দস্যুতার অপরাধ সংঘটিত হয়নি, এটা কেবল দস্যুতার প্রচেষ্টা ছিল এবং অভিযুক্তরা মুক্তি পায়। 10 নভেম্বর 1933 ব্রিটিশ রাজা জুডিশিয়াল কমিটিতে বিষয়টি তাদের বিবেচনার জন্য প্রেরণ করেন। প্যারা বিবেচ্য বিষয়। কমিটির কাছে মূল বিচার্য বিষয় ছিল দস্যুতার একটি ব্যর্থ প্রচেষ্টাকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করা যাবে কিনা। সিদ্ধান্ত। এই মামলায় জুডিশিয়াল কমিটি সিদ্ধান্ত প্রদান করেন যে জলদস্যুতা প্রমাণ করার জন্য প্রকৃত দস্যুতা প্রমাণ করার প্রয়োজন নেই, দস্যুতার চেষ্টায় জলদস্যুতার অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট। এই মামলার সিদ্ধান্ত প্রদান করার জন্য জুডিশিয়াল কমিটি বিভিন্ন আইনজ্ঞদের মতামত বিবেচনায় আনেন, সেই সব মতামতের ভিত্তিতেই এই রায় প্রদান করা হয়। 5. ন্যায়পরায়ণতা। আন্তর্জাতিক আইনের উৎসের ক্রমিক উল্লেখে সবশেষে ন্যায়পরায়ণতার উল্লেখ হলেও গুরুত্বের দিক থেকে একে মোটেও অবহেলা করার উপায় নেই। আন্তর্জাতিক আইন একটি ক্রমবিকাশমান আইন এবং এই কারণেই উৎস হিসেবে ন্যায়পরায়ণতার গুরুত্ব অধিক। কিছু কিছু মামলায় আন্তর্জাতিক আদালত সিদ্ধান্ত গ্রহণে যখন কোনো আন্তর্জাতিক চুক্তি বা প্রথার উপস্থিতি পাননি, তখন অনেক ক্ষেত্রেই ন্যায়পরায়ণতাকে ভিত্তি করেই মামলার সিদ্ধান্ত প্রদান করেছেন, আর এভাবেই ন্যায়পরায়ণতা আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে তার অবস্থান তৈরি করে নিয়েছে। এমনই একটি মামলা হলো নর্থ সি কন্টিনেন্টাল শেলফ কেসেস 1969, যা পূর্বে উল্লেখিত হয়েছে। আরও উল্লেখ করা যেতে পারে ফিশারিজ জুরিসডিকশন কেস 1974 এর কথা। মামলার ঘটনা। এই মামলায় আইসল্যান্ড একচেটিয়াভাবে তার ঘোষিত অর্থনৈতিক অঞ্চলের 50 মাইল এলাকায় বিদেশিদের মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আইসল্যান্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্রিটেন এবং জার্মানি আন্তর্জাতিক আদালতে যায়। তারা যুক্তি দেখায় যে আইসল্যান্ড একচেটিয়া এরূপ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত অবশ্যই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে হওয়া উচিত। প্যারা সিদ্ধান্ত। এই মামলায় আদালত সিদ্ধান্ত প্রদান করেন যে আইসল্যান্ডের এরূপ একচেটিয়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে আদালত বলেন, এ দুটি দেশ দীর্ঘদিন থেকে এই অঞ্চলে মৎস্য শিকার করে আসছে এবং তাদের অর্থনীতিতে এর বিশাল ভূমিকা আছে। কাজেই আইসল্যান্ডের এমন সিদ্ধান্ত এই দুটি দেশের বিশাল জনগোষ্ঠীর উপর কুপ্রভাব বিস্তার করবে। একই সঙ্গে আদালত মত প্রকাশ করেন যে যদি কোনো রাষ্ট্র সমুদ্র সম্পদের উপর অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে থাকে ব্র্যাকেট যেমন আইসল্যান্ড ব্যাকলজ, তবে সে বিশেষ অধিকার প্রিফারেন্সিয়াল রাইট ভোগ করতে পারবে। এভাবেই এই মামলার ন্যায়পরায়ণতা ও বিশেষ অধিকার নীতির প্রতিষ্ঠা হয়। প্যারা এছাড়াও 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশনে অর্থনৈতিক অঞ্চল ও মহীসোপানের সীমানা নির্ধারণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতার নীতিমালা মেনে চলার বিধান করা হয়েছে ব্র্যাকেট 1974 ও 83। চ্যাপ্টার 2 কমপ্লিট।